السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসলিয়ান আজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক ইনায়াত করছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক সপ্তাহ পর্যন্ত এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করছি যেটা মূলত এত স্পষ্ট যে এর উপরে আলোচনা করার কোনো প্রয়োজনই ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে, তিনি বলেন, লাও লাম ইয়াবাসিল্লাহু তাআলা রাসূলান লাওয়াজাব আলাল উকালায়ে মারিফাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে একজন নবী এবং রসুলও না পাঠাতেন, তা সত্ত্বেও সমস্ত জ্ঞানী লোকদের জন্য আল্লাহর অস্তিত্ব আল্লাহর পরিচয় খুঁজে বের করা ফরজ হয়ে যেত, আল্লাহর উপর ইমান রাখা ফরজ হতো যদি দুনিয়াতে একজন রসুলও না আসতেন। আর এখানে জ্ঞানী বলতে বোঝানো হচ্ছে পাগল এবং শিশুদেরকে বাদ দিয়ে, ইসলামের পরিভাষায় জ্ঞানী কাকে বলে? জ্ঞানী বলতে, বুদ্ধিমান বলতে, পাগল এবং নাবালক শিশুদেরকে বাদ দিয়ে যত মানুষ সবগুলোই জ্ঞানী। শিশু ইসলামের পরিভাষায় জ্ঞানী না, এরকম ভাবে পাগল জ্ঞানী না, এজন্য শরীয়তের আওতাভুক্ত এরা না। ল্যাংটা ফকির, পাগল, মানসিক রোগী, রোগী হিসেবে আপনি তাকে খেদমত করেন, খাবার দেন, সেবা করেন, আমার কোনো আপত্তি নেই, কারণ সে রোগী। এই রোগী হওয়ার কারণে সে শরীয়তের আইনের আওতাভুক্ত না, ঊর্ধ্বে না, বরং শরীয়তের আইনের থেকে বাদ, অর্থাৎ তাকে শরিয়াত মানুষ হিসেবে গণ্য করে নাই। মানুষের মধ্যে অন্যান্য পশুর মধ্যে পার্থক্য হচ্ছে আকল এবং জ্ঞান দিয়ে। এজন্য সালাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আকেল হওয়া, বালেগ হওয়া, মানে শিশু না হওয়া, পাগল না হওয়া। সওম রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আকল হওয়া, বালেগ হওয়া। জুমার সালাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আকল বালেগ হতে হবে। এরকম আরো কতগুলো শর্ত আছে, পুরুষ হতে হবে, স্বাধীন হতে হবে, মুকিম হতে হবে, এগুলো শর্ত ফরজ হওয়ার জন্য, জুমার সালাত ফরজ হওয়ার জন্য। এরকম ভাবে শরীয়তের যে কোনো বিধান ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি, আকেল বালেগ, আরবিতে বলে আকেল বালেগ, আকেল মানে বুদ্ধিমান আর বালেগ মানে না বালেগ না। তাহলে আকেল বলতে কাদের কি বোঝানো হচ্ছে, আকেল মানে কি আকলমান জ্ঞানী, কাকে বলে, কাকে বলে, শিশু এবং পাগল না হওয়া, আমি এটা পাচ্ছি, শিশু এবং পাগল না হওয়া। এই শিশু এবং পাগল ছাড়া যত মানুষ সব মানুষকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়, জ্ঞানী বলা হয়। এই জ্ঞানীদের জন্য ফরজ ছিল আল্লাহর পরিচয় খুঁজে বের করা নিজের থেকে, কারণ আমি আগেও বলেছিলাম ক্ষেতের সুন্দর ফসল দেখে আপনি ফসলের প্রশংসা করলেন, ক্ষেতের প্রশংসা করলেন আর কৃষকের অস্তিত্বকে ভুলে গেলেন, এটা পাগল বা শিশুর কাজ হতে পারে, কোনো জ্ঞানীর কাজ হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহর সৃষ্টিকে ভোগ করে আপনি আনন্দবোধ করবেন, আরামায়েশ করবেন আর আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবেন, এটা পাগলের কাজ হতে পারে, শিশুর কাজ হতে পারে, কোনো মানুষের কাজ হতে পারে না। সেজন্য আমি শুরুতে বলেছি যে এমন একটা বিষয় যে আল্লাহর পরিচয় নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে, কি জন্য, কারণ এই সমাজের কিছু লোক যারা আসলে শিশুও না, আবার আমরা তাদেরকে পাগলও বলি না, কারণ তারা ইউনিভার্সিটিতে বসে, তারা ওখানে বসে লেকচার দেয় পড়ায়, এদেরকে পাগল বললেও সম্ভব না, আবার শিশুও বলতে পারি না, কারণ ওদের তো সবকিছুই আছে। এরা ওখানে বসে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এবং এটা এত ব্যাপক হচ্ছে, এই শিক্ষিত নামের মূর্খ লোকগুলোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরা এখন স্পষ্টই বলে যে আমরা কোনো ধর্ম বুঝি না, পালন করি না, এই জন্য আমাদের এই বিষয়টা আলোচনা করতে হয়, যদিও এটা আলোচ্য বিষয় হওয়ার যোগ্য না, যেহেতু এটা এত স্পষ্ট এর উপরে আলোচনা করার প্রয়োজনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বোকা এবং মূর্খ লোকদের জন্য কোরআনে কারিমে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে তোমরা আল্লাহর অস্তিত্ব কি করে স্বীকার করতে পারো। আমাদের আলোচনা চলছিল পৃথিবীকে নিয়ে, এই লোকদের ধারণা হচ্ছে পৃথিবী এটা কিভাবে আবিষ্কার হয়, একটা বিশাল ধরনের বিকট শব্দ হয়, বিস্ফোরণ ঘটে, বিগ ব্যাং, বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়, একটা অ্যাক্সিডেন্ট। মনে করেন দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো, অনেক কাচের টুকরো পাওয়া যাবে, কিন্তু আপনি কাচের টুকরো দিয়ে চশমা দুটো গ্লাস বানান, বানান যাবে, দুটো রেলগাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো, লোহার টুকরা অনেক পাওয়া যাবে, একটা লোহার টুকরো দিয়ে আপনি গরু জবাই করেন, করা যাবে, মাছ কাটা যাবে। কি বুঝাতে চাচ্ছি, হ্যাঁ যদি এই গ্লাসটাকে আপনি মেশিনে সাইজ করে তারপরে সুপরিকল্পিতভাবে তৈরি করেন তাহলে চশমার গ্লাস তৈরি করা যাবে, যদি লোহাটাকে সুন্দরভাবে তৈরি করে দাও বানানো হয় তা দিয়ে মাছ কাটা যাবে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবী যদি কোনো বিস্ফোরণের ফলে হয়ে থাকে তো সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের মহাপরিকল্পনার একটা অংশ হিসেবে হয়েছে, অপরিকল্পিতভাবে এবং দুর্ঘটনার মাধ্যমে, বিস্ফোরণের মাধ্যমে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে জিনিসগুলো হয় তা দিয়ে পৃথিবীর মানুষ কোনো উপকার লাভ করতে পারে না, কোনো ফায়দা অর্জন করতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সম্পর্কে ধারণা দিয়েছেন, তাফসীরে কিতাবে পর্যন্ত লেখা আছে পৃথিবী কিভাবে সৃষ্টি হল। পৃথিবী প্রথমে ছিল পানি, প্রথমে পৃথিবী ছিল না, পানি ছিল, আমা কুয়াশা বাষ্প, যেটা বিজ্ঞানীরাও স্বীকার করেন, সেই বাষ্প বা পানির থেকে কিভাবে হলো, তার থেকে গাদ ময়লা জমা হয়ে, তাফসীরে লেখে তার ফেনাগুলো জমা হয়ে প্রথমে একটা জায়গায় সঞ্চিভূত হয়, একত্রিত হয় সেই জায়গাটা হচ্ছে কাবা শরীফের স্থান। এরপরে সেখান থেকে আস্তে আস্তে আরো তার সাথে জড়ো হতে হতে বিভিন্ন উপাদান জমতে জমতে পৃথিবীর সৃষ্টি হয় এবং সম্প্রসারিত হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই আমাদেরকে বলছেন, ওয়া হুয়াল্লাযী মাদদাল আরদা, তিনি আল্লাহ যিনি জমিনকে পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছেন, আস্তে আস্তে প্রশস্ত করে দিয়েছেন, ওয়াজআলা ফীহা রাওয়াসিয়া ওয়া নাহারা, এবং তার মধ্যে রাওয়াসি, রাওয়াসি বলা হয় নোঙ্গরকে, আসলে এই যে নৌযানগুলোকে সমুদ্রের ভিতরে নোঙ্গর করা হয় যাতে নড়াচড়া করতে না পারে, বাতাসে একদিক থেকে আর একদিকে নিয়ে যেতে না পারে, এজন্য যে মজবুত পেরেখ মারা হয় ওগুলোকে বলা হয় রাওয়াসি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করলেন, এরপরে পৃথিবী যাতে নড়াচড়া করতে না পারে, কারণ নড়াচড়া করলে মানুষ বসবাস করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন ওয়াজআলা ফীহা রাওয়াসিয়া, এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো প্রশস্ত, অনেকগুলো পেরেখ মেরে দিয়েছেন, পাহাড় সৃষ্টি করেছেন, ওয়া আনহারা, এবং নহর সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি হল, সেই জমিনকে স্থির করার জন্য পাহাড় তৈরি করা হল। তাফসীর কিতাবে লেখে আফজালু জাবালিন খুলিকা ফিল আরদ জাবালু আবি কুবাইস ফি মক্কাতাল মুকাররামা, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় যেই পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তৈরি করেছেন তা হচ্ছে মক্কা শরীফের জাবালে আবু কুবাইস। আবু কুবাইস এখনো পাহাড়টা আছে হারাম শরীফের এই সাফা মারওয়ার সাইডে, এখন যেখানে বাদশারা বাড়ি তৈরি করেছেন পাহাড়ের উপরে, ওই পাহাড়টার নামই হচ্ছে জাবালে আবু কুবাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া, অনেকগুলো রাওয়াসি, শক্ত মজবুত পাথর, পাহাড় তৈরি করে তার পেরেখের ব্যবস্থা করেছি। এরপরে সেই পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড়ে আকাশের বৃষ্টির পানিগুলো জমে, ওখান থেকে ঢল নামে, তারপরে খাল বিল নদী নালার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ান আনহার, এবং নহর সমূহ তৈরি করেছি, সবগুলো পরিকল্পিত। এরপরে বলছেন অমিন কুল্লি সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিভিন্ন রকমের ফল তৈরি করেছেন জোড়ায় জোড়ায়, ফল তৈরি করেছেন জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, যাওজাইন ইসনাইনে, ইউগশিল লাইল আন নাহার, রাতকে দিন দিয়ে, রাত দিনকে ঢেকে ফেলে, অন্ধকার হয়ে যায়। এটা কিসের জন্য? এটাও মানুষের আরামের জন্য, মানুষ ফল খাবে, জীবিকা নির্বাহ করলো, ঘুমাতে হবে, আরাম করতে হবে, আল্লাহ তাআলা সেজন্য আবার রাত দিনের সৃষ্টি করেছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাতকে সৃষ্টি করেছি পোশাক সমতুল্য, পোশাক পরিধান করে মানুষ যেরকম ভাবে আরাম করে, এরকম বিভিন্ন গরম থেকে ঠান্ডার থেকে বাঁচে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে সৃষ্টি করেছেন, আবার দিনকে সৃষ্টি করেছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে সৃষ্টি করেছি জীবিকা অন্বেষণ করার জন্য, জীবিকা উপার্জন করার জন্য। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এই সব কিছুর মধ্যে নিদর্শন রয়েছে, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, ওই সমস্ত লোকদের জন্য যারা চিন্তা করে, গবেষণা করে, যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, এদের জন্য নিদর্শন। কাজে ওই যে বোকা লোকেরা তারা তো এগুলো দেখে না। সূরা রাদের 13 নম্বর সূরার 3 নম্বর আয়াত পড়লাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে পৃথিবীকে আমি সৃষ্টি করলাম, এগুলোর মধ্যে সবটা একটা জড় পদার্থ না, এর মধ্যে বিভিন্ন স্তর আছে, কোনো অংশ আমরা দেখি পাহাড়, কোনো অংশ বালুময়, কোনো অংশ ফসল হয়, বিভিন্ন অংশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই পৃথিবী এটা বিভিন্ন স্তরে সাজানো, একটা সব একরকম না, একটা পাথর যদি হতো গোটা পৃথিবী তাহলে মানুষ বসবাস করত না, অথবা পানি ধারণ করতে পারত না, এজন্য কোন অংশকে তৈরি করেছেন পানি নামানোর জন্য, কোন অংশকে তৈরি করেছেন পানি ধারণ করার জন্য, আবার কোন অংশকে তৈরি করেছেন ফসল উৎপন্ন করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর একটাতে বলছেন, ওয়াফিল আরদে কিতাউম মুতাজাযিরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া যারউ ওয়া নখিলিন ওয়া সিনওয়ানুন ওয়া গায়রি সিনওয়ানিন ইসকা বিমাইন ওয়াহিদ। ওয়াফিল আরদে কিতাউম মুতাজাযিরাত, মুতাজাযিরাত কিতাউন খন্ড বিখণ্ড বিভিন্ন অংশে বিভক্ত, বিভিন্ন যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন যে বিভিন্ন প্লেট আকারে নাম দেওয়া হয়েছে, এক এক প্লেট এক এক রকম, বিজ্ঞানের বইতে এগুলো লেখা আছে, প্রধানত পরস্পর সংযুক্ত হয়ে অথবা নির্দিষ্ট ক্রম বিন্যাসের আকারে পৃথিবীতে পর্বতমালার সৃষ্টি হয়েছে। এ সকল পর্বত শ্রেণী মহাদেশ সমূহের প্রান্তে সীমানা তৈরি করেছে এবং দ্বীপমালার আকারে সাগরে মহাসাগরে গিয়ে শেষ হয়েছে। পাহাড়গুলো সব জায়গায় বিস্তীর্ণ, পর্বত শ্রেণীর এরূপ বিন্যাসে ধারণা করা যায় যে এর অংশ বিশেষ মহাসাগরে ডুবন্ত অবস্থায় রয়েছে, মহাসাগরে ডুবন্ত অবস্থায় রয়েছে, পাহাড় শুধু স্থলেই না। এভাবে একটি পর্বত শ্রেণী ভূমধ্য সাগরের উপকূল ধরে এশিয়া মাইনর, ভারত, বার্মা বরাবর বিস্তৃত হয়েছে এবং এর অংশ বিশেষ সমুদ্রে তলিয়ে রয়েছে। তারপর পূর্ব দিকে ইস্ট ইন্ডিজ বা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে দ্বীপপুঞ্জ সৃষ্টি করে উত্তর দিকে চলে গিয়েছে এবং এর ফলে ইলিউশিয়ান দ্বীপমালার উদ্ভব হয়েছে। এরপর দক্ষিণ দিকে পরিব্যাপ্ত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি করত, নিউজিল্যান্ড অবধি গিয়েছে। কুমেরুর অপর দিকে সম্প্রতি একটি পর্বত শ্রেণী আবিষ্কৃত হয়েছে এবং তা নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত পর্বত শ্রেণীর সাথে যুক্ত হয়েছে। অ্যান্টার্কটিকা হয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার সাথে সংযোগ ঘটেছে, তারপর সেখান থেকে সমুদ্র উপকূল বরাবর উত্তর আমেরিকার সাথে যুক্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরের গভীরতা এভাবে একটি পর্বত শ্রেণী দ্বারা পূর্ণভাবে পরিবেষ্টিত হয়েছে। আবার পাইনেরিজ হতে পামির মালভূমি পর্যন্ত বিস্তৃত ইউরেশীয় পর্বত শ্রেণী ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর ও পারস্য উপসাগরের তীর ধরে অগ্রসর হয়েছে। পর্বত শ্রেণীর এরূপ একটি ব্যবস্থাপনা পৃথিবীর বিদ্যমান সকল পর্বতের ক্ষেত্রে বিস্তারিতভাবে দেখা যেতে পারে। এভাবে সমগ্র পৃথিবী পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে আর পর্বত সমূহ এর উপর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মহাদেশীয় প্লেটের সীমানাতে পর্বতের সৃষ্টি, উপরে উল্লেখিত প্রথম পর্বত শ্রেণী ইউরেশীয় প্লেট, আরব দেশীয় প্লেট, অস্ট্রেলীয় ভারতীয় প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট সীমানায় সৃষ্টি হয়েছে। আরেকটি শ্রেণী প্রশান্ত মহাসাগরীয় প্লেট, উত্তর আমেরিকা প্লেট ও দক্ষিণ আমেরিকার প্লেটের সীমান্ত উদ্ভূত হয়েছে। অন্যান্য পর্বত শ্রেণী সমূহকেও ভিন্ন ভিন্ন প্লেটের সাথে যুক্ত করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের এই তথ্যটাকে এই আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, অফিল আরদে কিতাউম মুতাজাযিরাতুন, কিতাউন খন্ড খন্ড টুকরো টুকরো, মুতাজাযিরাতুন যা একটার সঙ্গে একটা লেগে আছে, বিভিন্ন স্তরে সাজানো হয়েছে। এরপরে এর মাধ্যমে কি করা হচ্ছে, তোমাদের বসবাসের উপযুক্ত করা হয়েছে কি সুন্দর বাগান, ওয়া জান্নাতিম মিন আনাবিন আঙ্গুরের বাগান, ওয়া যারইন ফসলের বাগান, ধানের খেত, গমের খেত, এরকম ভুট্টার খেত, কত সুন্দর কত রকমের ফসল, সরিষার খেতে যখন ফুল ফুটে কি সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া যারইন ওয়া নখিলিন খেজুরের বাগান, সিনওয়ানিন ওয়া গায়রি সিনওয়ানিন কোনটার আবার একটা মাথা, কোনটার দুটো মাথা, বিভিন্ন মাথা বিভিন্ন অংশে শাখা প্রশাখায় বিস্তৃত, ইস্তাবিন মাইন ওয়াহিদিন অথচ একই পানি দিয়ে এটাকে সেচ দেওয়া হয়, ইস্তাবি মাইন ওয়াহিদিন একই পানি দিয়ে সেচ দেওয়া হয়, কিন্তু তারপরেও ফসলের স্বাদ ভিন্ন ভিন্ন রকমের, অনুফাদ্দিলু বাদহা আলা বাদিন ফিল উকুল, খাদ্যের মধ্যে স্বাদের মধ্যে একটাকে আর একটার উপরে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই যে আম খাচ্ছেন, আম এর মধ্যে কোনটার স্বাদ কোনটার চেয়ে, ফজলির চেয়ে ল্যাংড়া ভালো, ল্যাংড়ার চেয়ে ভীমসাগর ভালো, একের পর এক স্বাদ। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলছেন, অনুফাদ্দিলু বাদহা আলা বাদিন ফিল উকুল, আমি এই ফসলগুলোকে একটার চেয়ে আর একটার স্বাদ। আল্লাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মাজিদ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।